রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা, রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রসুল নামের ফুল ফুটেছে সাহারা। রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসম কুল মালায়ে তাহার তরে জানায় লাখো সালাম। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসম কুল মালায়ে তাহার তরে জানায় লাখো সালাম। নবী বিনে ভুবন মাঝে, নবী রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা। রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা। নূর নবীজির আগমনে গাও রে শবে গা, কে পারিবে শেষ করিতে গেয়ে নবীর শান। নূর নবীজি আগমনে গাও রে শবে গা, কে পারিবে শেষ করিতে গেয়ে নবীর শান। সকল নবী সেরা তিনি, সকল নবী সেরা তিনি, নবী মুস্তফা রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা। রসুল নামের ফুল ফুটেছে মোরু সাহারা। সেই ফুলেরই মদিনায় রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারা।